একটা আঙ্গুলের মাথায় একটু ব্যথা হয়েছে, এই ব্যথার কারণে সম্পূর্ণ শরীরের সব আরামের কথা ভুলে গিয়ে এই ব্যথার কথাই সবসময় মনে হয়। অথচ 40 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, এত বছরের এতদিন সুস্থ থাকছে, কোনোদিন তো শুক্রিয়া তার একবার মনের থেকে অন্তর থেকে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলি নাই বান্দা, যে আল্লাহ আপনি আমাকে এত সুস্থতা দান করেছেন। শিবলি রহমতুল্লাহ আলী আল্লাহওয়ালা বুজুর্গদের ঘটনার মধ্যে আছে, যে এক বুজুর্গের সামনে দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে কিন্তু তার মাথা ঘুরাচ্ছে, এই জন্য মাথায় একটা কাপড় পেঁচায় গামছা যেভাবে বাঁধে এভাবে শক্ত করে মাথায় বেঁধে রাখছে, দেখলে কেউ দেখবে যে অসুস্থতার জন্য বেঁধে রাখছে। তখন ওই বুজুর্গ ডাকছে ওই লোকটার, দেখে বলে তোমার বয়স কতদিন, এত বছর মাথায় এটা বাঁধছো কেন? বাঁধছি ব্যথা, মাথা ব্যথা প্রচন্ডটা। তোমাকে আল্লাহ তাআলা এত বছর সুস্থ রাখলো, কোনোদিন শুক্রিয়ার পট্টি বাঁধলে না, একদিন এক ঘন্টা অসুস্থ বানাইছে, এই জন্য তুমি অসুস্থতার পট্টি বাঁধতে আল্লাহর কাছে অভিযোগ করতেছ। আল্লাহওয়ালা বুজুর্গদের চিন্তা এটা। কিন্তু আল্লাহ তাআলা যে বান্দাকে সুস্থতার মতো কত বড় নিয়ামত দান করেছে, এটা বান্দা তখন বুঝতে পারে যখন বান্দা অসুস্থ হয়। অবসর সময় শক্তি, এটা কত বড় নিয়ামত যখন শক্তি চলে যায়, বার্ধক্য চলে আসে। লাইতা শাবাব ইয়াউদু ইয়াওমান ফাউখবিরহু বিমা ফাআলাল মাসীব। আরবি একজন কবি বলেছিলেন, হাই যদি যৌবন আমার ফিরে আসতো তাহলে আমি যৌবনের কাছে অভিযোগ করতাম বার্ধক্য আমার সাথে কি আচরণ করতেছে, বার্ধক্য কি আচরণ করছে। যুবক থাকতে ওযু আমি আসরের ওযুতে ঈশার নামাজ পড়তে পারছি, যুবক থাকতে আমি লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি, দাঁত থাকতে আমি সুন্দর মতো উচ্চারণ করতে পারতাম, কিন্তু এগুলো এখন কিছুই নাই, আমি এখন অচল হয়ে গেছি। এই যে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিয়ে দিয়ে এই নিয়ামত নেওয়ার আগে ওয়ার্নিং দেয়, সতর্ক দেয়, সতর্কবাণী, তিনটা নোটিশ দেয়। তিনটা নোটিশ কি দেয়? আগে চুল পাকায়, লাল বাতি, সবুজ বাতি, বিভিন্ন বাতি জ্বলে, রেড সিগনাল। আল্লাহ তাআলা একটা ওয়ার্নিং দেয়, বান্দা তোর চুল পাকছে, একটা ওয়ার্নিং। দ্বিতীয় ওয়ার্নিং, তোর দাঁত একটা করে খুলতে থাকি, তোর দাঁত একটা করে খুলতে থাকি। চাকরিতে বেতন হয়েছিল শুরুতে 32,000 টাকা দিয়ে, এক এক বছর পরে 1,000 টাকা কমাচ্ছে, যখন টাকা কমাতে থাকে তখন কিন্তু চাকরিজীবীর ভয় শুরু হয়ে যায় যে টাকা তো দিন দিন কমতেই আছে, কিন্তু দাঁত যে একটা পড়ে যাচ্ছে, আল্লাহ তাআলা একটা খুলতেছে, 32 থেকে একটা খুলতেছে, এটা কিন্তু সে ওয়ার্নিং মনে করতেছে না। তিন নম্বর ওয়ার্নিং, চোখের দৃষ্টি ছিল, চোখ যেদিকে ইচ্ছা হেডলাইটের মতো ছেড়ে দিত, বেগানা নারীর দিকে দেখতো, কিন্তু এই দৃষ্টি শক্তি নিয়ে গেছে, এখন আল্লাহর কালামও দেখতে পারে না। এ তো স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাআলা এই ওয়ার্নিং, সতর্কবাণী বা সতর্কবাণী ছাড়া, যে বান্দাকে যে বিপদ আপদ, এই বিপদ আপদ আসলে বোঝা যায় যে বান্দা কত সুস্থতার নিয়ামত ভোগ করতেছে। আল্লাহ তাআলা যে আজকে এখন পর্যন্ত সুস্থ রেখে তার আসমানি কিতাব কোরআনে কারীমের কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসা 53 এবং 54 নম্বর আয়াত। আয়াত দুটির তর্জমা, যে নাকি তাদেরকে রাজত্বের কোনো অংশ দেওয়া হয়েছে, যদি তাদেরকে রাজত্বের কোনো অংশ দেওয়া হতো তাহলে তো তারা মানুষদেরকে খেজুরের বীচির উপরে যে একটা পাতলা আবরণ পড়ে এই সামান্য জিনিসও তারা মানুষকে দিত না। নাকি তারা মানুষের সাথে হিংসা করে ওই জিনিস নিয়ে যেটা আল্লাহ তাআলা মানুষদেরকে দান করেছেন আল্লাহ তাআলার নিজ অনুগ্রহে। অথচ আল্লাহ তাআলা তো অতীতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের বংশধরকে আসমানি কিতাব হিকমত দান করেছিলেন এবং তাদেরকে দান করেছিলেন মহা রাজত্ব, বড় রাজত্ব, বাদশাহী। এ হলো তর্জমা। আলোচনা চলতেছিল যে ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করে কি কি আচরণ করত, সে আলোচনাগুলো। উপরের আলোচনা ছিল যে ইহুদিরা এক পর্যায়ে মদিনা থেকে 70 জন হিজরত করে এসে সফর করে এসে মক্কায় এসে মূর্তি পূজায় নিজের সাথে মূর্তি পূজা করে সিজদা দিয়ে কথা বললো, যারা মূর্তি পূজা করে এরাই অনেক ভালো। গত সপ্তাহের আলোচনা ছিল যে ইহুদিরা মুসলমানদেরকে এত অপবাদ নির্যাতন করতেছে। এখন আল্লাহ তাআলা এই ইহুদিদের দুইটা দোষের কথা বলতেছেন আজকের দুইটা আয়াত। এক নম্বর দোষের কথা, যদি তাদেরকে রাজত্ব দেওয়া হইতো তাহলে তো তারা মানুষদেরকে কিছুই দিত না। যদি রাজত্ব তাদের হাতে থাকতো, সম্পদ যদি তাদের হাতে থাকতো, তাহলে তো কোনো মানুষকে তারা কিছুই দিত না, অর্থাৎ তারা বকিলি করতো, যাকে আমরা কৃপণ বলতে থাকি। দ্বিতীয় নম্বর বলতেছে যে তারা কি মানুষের সাথে হিংসা করে, এটা নিয়ে যেটা আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে নিজ দয়ায় দান করেছে সেটা নিয়ে কি তারা মানুষের সাথে হিংসা করে? অথচ আল্লাহ তাআলা তো এমন অনুগ্রহ অতীতে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর করেছেন, তার বংশধরদের উপর করেছেন, তাদেরকে বড় রাজত্ব দিয়েছেন। দুইটা আয়াতের প্রথম আয়াতে হলো ইহুদিরা, এদের স্বভাবগত স্বভাব ছিল দোষ ছিল কৃপণ ছিল এরা। দ্বিতীয় আয়াতের হলো হিংসা, এরা মুসলমানদের সাথে আল্লাহ রসুলের সাথে হিংসা করত। এই দুটো দোষ হলো এই দুটো আয়াতের আলোচ্য বিষয়। দোষটা ইহুদিদের, কাদের সাথে সম্পর্কিত? আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের সাথে আচরণগুলো করত। ইসলাম ধর্মে কোরআন হাদিস শুধু মাসলা মাসাইল বলে দিলে, আমরা হয়তো অনেকে মনে করি যে কোরআন হাদিস শুধু মাসলা মাসাইলের জন্য, না, কোরআন হাদিস একটা মানুষের জীবনের যত দিক আছে সব দিক নিয়ে কোরআন হাদিস বিস্তারিতভাবে বর্ণনা করেছে। একজন মানুষের মধ্যে কি ভালো গুণ হওয়া দরকার, কি খারাপ, দোষ থেকে পবিত্র হওয়া দরকার সেটাও কোরআনে বলে দিয়েছে, হাদিসে বলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মানুষকে আল্লাহ তাআলা জন্মগতভাবেই বখিল হিসেবে সৃষ্টি করেছে, মানুষ বড় কৃপণ। এখন যদি মানুষ তার এই যে আল্লাহ তাআলার মানুষ যে কৃপণ তার দলিল কি? বখিল কাকে বলে? অন্যকে দেয় না। একজন ছোট বাচ্চা 1.5 বছর 2 বছর বয়স 3 বছর বয়স একটু একটু বোঝে, তার হাতে যদি আপনি কিছু টাকা দিয়ে চকলেট দিয়ে আপনারটা দিয়েছেন, তারটা না, আপনারটা দেওয়ার পরে একটু পরে যদি আপনি হাত বাড়ান, আব্বু বা ভাইয়া দাও তো, আর দিবে না, সে দিবে না, সে কোনো রকম তার থেকে নিতে হলে জোর করে নিতে হবে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কেউ দিয়ে দেয়, কিন্তু স্বাভাবিকভাবে ছোট বাচ্চাদের মধ্যে এই স্বভাব যে সে নিজে যেটা হাতের মধ্যে পাবে সেটা সে অন্যকে দিবে না, সে পাক আর না পাক এটা দেখার বিষয় না, সে দিবে না। এই না দেওয়াটা হলো বকিলির স্বভাব। আর জানোয়ারের মধ্যে যে সমস্ত জানোয়ারগুলো আছে তন্মধ্যে কুকুরের মধ্যে এই স্বভাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেওয়ানে আলী নামে একটা আরবিতে কিতাব আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুকুরের কিছু দোষ আর কিছু গুণের কথা বলেছেন। কুকুরের মধ্যে কিছু ভালো গুণ আছে আবার কিছু দোষও আছে। আমাদের এই আফ্রিকার হযরত হাসির কুকুরের সাথে হাসির গল্প শোনায়। এক আল্লাহওয়ালা বুজুর্গের সাথে কুকুরের জবান খুলে গেছে, কুকুরের সাথে কথা, আল্লাহওয়ালা বুজুর্গ কুকুরের অভিযোগ করছে, কুকুর তুই লোকটা কত খারাপ। তা কেন? যে তুই যে মালিকের বাড়ি থাকিস সেই মালিকের বাড়ি কোনো ভিক্ষুক ঢুকতে দিস না, ভিক্ষুক আসলেই তুই ঘাউ ঘাউ করে ভাগাই দিস, তোর ক্ষতি কি? মালিকের কাছে যাবে, মালিক দেবে, তোর ক্ষতি কি? আর কি সমস্যা? তোর সমস্যা হলো মানুষ রাত্রে ঘুমায় আর তুই রাত্রে ঘাউ ঘাউ করিস। তিন নম্বর সমস্যা হলো তুই দাঁড়ায় দাঁড়ায় গাছে দেওয়ালে পেশাব করিস, পাহাড়টা উঁচা করে দিয়ে দেওয়ালে কি করিস? পেশাব করিস, পাহাড়টা উঁচা করে দিয়ে গাছের পেশাব করিস, তুই জমিনে পেশাব করিস না স্বাভাবিকভাবে, শিখার জন্য গল্প। তখন কুকুর উত্তর দেয়, তুই তিনটে অভিযোগ করলেন। এক নম্বর অভিযোগ হলো যে আমার মালিকের কাছে কোনো ভিক্ষুক আসতে দিই না, আসতে দিই না, তার কারণ হলো আমার মালিক তো বড় ফকির, যে আসতে তার চাইতে আমার মালিক আলো বড় ফকির, সে কেন এই ফকিরের কাছে আসে, না আসে সে কেন আল্লাহর কাছে যায় না। বাচ্চা হারুন আর রশিদের ঘটনা আছে, হস করতে গেছে হজের সফরে, আর এক ব্যক্তির সামানা হারাই গেছে, সামানা হারাই গেলে ওই ব্যক্তি আসতে পারতেছে না দেশে, তা সবাই বলছে যে বাচ্চা হজের সফরে আসছে, তুমি বাচ্চার কাফেলের সাথে চলে যেতে পারে তো অথবা বাচ্চার কাছে যাও কিছু আনার জন্য, খুঁজতেছে তো সে বাচ্চার সাথে দেখা করবে। তপ শেষে বাচ্চাকে খুঁজতে খুঁজতে যে পাইছে যে বাইতুল্লাহর গেলাপ ধরে, বাইতুল্লাহর জামা ধরে বাচ্চা দোয়া করতেছে, ওই মিত্রি দোয়া শুনতেছে, দোয়া করে যে আল্লাহ সব চাচ্ছে, বাচ্চা আল্লাহর কাছে চাচ্ছে। আর ওই ব্যক্তির অন্তরের দরজা খুলে গেছে, কই যে এই তো আগুনের কাছে যায়, আমি কেন তার কাছে যাব, আমি কেন ওই সে যার কাছে চাচ্ছে তার কাছে কেন আমি চাইতে পারি না। দুনিয়ায় যদি একজন মানুষের এই হেদায়েতটুকু হয়ে যায় তো, তাহলে কেউ কারোর থেকে কোনো কিছু না পাইলে কখনো তার প্রতি কোনো অভিযোগ করতো না, তার সাথে দুশ্মনী করতো না, কোনো কিছু করতো না, আল্লাহর দিকে ফিরে যেত। কুকুরের এক উত্তর যে সে কেন ফকিরের কাছে আছে, আমার মালিক তো আরো বড় ফকির, সে কেন ফকিরের কাছে আছে, সে কেন মালিকের কাছে যায় না, এক নাম্বার। দুই নাম্বার, তুই রাত্রে কেন গাউ গাউ করিস? তখন কুকুর উত্তর দেয় যে আল্লাহ তাআলা রাত্রে দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে মাফ করার জন্য ডাকতে থাকে, আল্লাহ তাআলা বান্দাকে রাত্রে একাকিত্ব ভাবে পাইতে চায়, আর বান্দা রাত্রে ইবাদত না করে রাত্রে নাক ডাকে ঘুমায়, কেন সে ঘুমাবে? বুজুর্গদের ঘটনা তো শিখার জন্যই। দুই নাম্বার, তিন নাম্বার, যে তুই পা উঁচা করে কেন গাছে বা দেওয়ালে পেশাব করিস, কেন তুই সমতল জমিনে পেশাব করিস? কুকুর উত্তর দেয় আল্লাহ তাআলা তার জমিনকে নামাজের জন্য পাক করে দিয়েছে সব জায়গা। কোন মুহূর্তে কোন নামাজে কোন জায়গায় সিজদা করবে, নামাজে দাঁড়ায় করবে আমি তো জানি না, তা আমি যদি সমতল জায়গায় পেশাব করি তাহলে তো ওই জায়গায় কোন নামাজ পড়তে পারে, আমি যদি ওটা ওই জায়গাটা নাপাক করে দিই, এই জন্য আমি সমতল ভূমিতে পেশাব না করে আমি দেওয়ালে পেশাব করি, গাছে পেশাব করি, যে জায়গায় মানুষ নামাজ পড়তে পারবে না। সব জিনিসের মধ্যে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। তা কুকুরের মধ্যে যে খারাপটা বলতে চাচ্ছিলাম যে এই যে বখিলি স্বভাবটা হলো কুকুরের। ইসলাম অপচয়কে পছন্দ করে না, ইসলাম সম্পদ নিয়ে অহংকারকে পছন্দ করে না, ইসলাম সম্পদ নিয়ে বখিলকেও পছন্দ করে না। হুজুর বখিল করে না তাহলে কি সব সম্পদ দিয়ে দেব? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী, একাধিক সাহাবীর ব্যাপারে হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলতেছেন, আল্লাহ রাসূল আমার কোনো সন্তান নাই, আমার শুধু মেয়ে সন্তান, এক একজন এক এক রকম, তা আমি সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিই? আল্লাহ রাসূল বললেন, না, এটা তোমার সব সম্পদ তুমি একসাথে আল্লাহ রাস্তায় দান করতে পারবে না, তুমি তোমার সন্তানদেরকে ধনী অবস্থায় রেখে যাওয়া অনেক ভালো, গরিব অবস্থায় রেখে যাওয়ার চাইতে যে অবস্থায় রেখে গেলে তারা মানুষের কাছে হাত পাতবে, এই গরিব অবস্থার চাইতে ধনী অবস্থায় রেখে যাওয়া অনেক ভালো, অর্থাৎ অপচয় বা সবকিছু দান করে দেবে এটাও বলে না, আবার সম্পদকে আমি হাতের মধ্যে এমন ভাবে ধরছি আঙ্গুলের ফাঁক দিয়ে কোনো কিছু বের হয় না, এটাও ইসলাম অনুমতি দেয় না। বলতেছিলাম কুকুরের মধ্যে স্বভাব হলো বকিলি স্বভাব, এটা কুকুরের স্বভাব। উদাহরণ, গরু একটা মারা গেছে, গরুর গোশ দেওয়ার মন্দই মনে হয়, একটা কুকুর দিনে 5-7 কেজির উপরে কিছু খাইতে পারে না। এখন গরুর সংবাদ যদি এক কুকুর পায় তাহলে এই কুকুর মনে হয় গ্রামে সব কুকুরের বলে, ভাই আয়, গোশ তো 60 কেজি আছে, আমরা মনে হয় 10 ডজন খাইতে পারবো না, আয় একসাথে। কোনো রকম না, কোনো রকম এটা দিবে না কুকুর, বরং কুকুর ওই খাইতে পারুক আর না পারুক এটা এক কামড় দিব, যে দেখ বারাটা কুকুর যখন দূর থেকে কেউ কুকুর দেখবে তারে আগে পাকাবে, তারা ভাগাতে যে এটা হাত ছাড়া হয়ে যাচ্ছে তার, কিন্তু তারা এটাকে আসতে দিবে না। কুকুরের স্বভাব, ঈদের সময় দেখবেন কুরবানি, ঈদের সময় রাত্রে কুকুর, রাত্রে কয়েক কুকুর কামড়া কামড়ি করতেছে, কেউ কেউ করতেছে, আপনি লাইট মেরে বেড়ে দেখবেন যে হয় শিং বড় একটা অথবা এমন একটা নলা, নলা সে জীবন কোনদিন খাইতেও পারবে না, দাঁত দিয়ে ভাঙতেও পারবে না, কিন্তু সে এটাতে কামড় দিয়ে ধরে না। কুকুরের স্বভাব। বকিল কাকে বলে? বকিল বলা হয় যেটা যে জন্য দেওয়া হয়েছে, যে জায়গায় যেটা ব্যবহার করা দরকার সে জায়গায় সেটা ব্যবহার না করাটার নামই হলো বকিল। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এলেমেলো জামা, এলেমেলো আল্লাহ রাসূল তাকে বেশ কিছুদিন আগে জানেন ধনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করে, আর আল্লাহ তাআলা চান যে বান্দার উপর আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের বহির প্রকাশ ঘটুক, অর্থাৎ একজন মানুষের জীবন চলার জন্য, একজন মানুষের ব্যয়ের জন্য যেভাবে যেটা যে জায়গায় দরকার সে জায়গায় সেটা ব্যয় করাই হলো ইনসাফ, সে জায়গায় ব্যয় না করাটাই হলো বকিলি। বকিলির অনেক উদাহরণ, যাদের স্বভাবগতভাবে বকিল, এরা আরেকজনের ভাঙ্গাটা আগড়াটা সুন্দর মতো ব্যয় করাটাকেও তারা কি মনে করে, তাদের দিলে কষ্ট লাগে। আপনাদেরকে বহুত কিছু শুনাইছি, আমাদের গ্রামের এক লোক মারা গেছে, একসময় জাগা জমির ক্ষেত্রে ওই ব্যক্তি সবচেয়ে বড় ধনী ছিল জমির হিসাবে, কিন্তু ওই ব্যক্তির সামনে তার স্ত্রী কোনোদিন এক ভাগের বেশি তরকারি দিতে পারেনি, দিত এক ভাগ, রান্ত একাধিক ভাগ, তার সামনে যদি এক ভাগ, বাকি তারা পাক ঘরে আলাদা করে খাইত, একাধিক ভাগ দিলে ওই ব্যক্তি চিৎকার শুরু করতো ভাত খাওয়া বাদ দিয়ে, যে আমার জাগা জমি হিসাবে বিক্রি করে তোমরা খাওয়া শুরু করছো। অপচয় যেমন ইসলামে জায়েজ নাই, ঠিক তদ্রূপ বকিলি করাও জায়েজ নাই। বকিলির মূল অর্থ হলো যে আরেকজনকে দিব না, তার প্রাপ্যটাও দিব না, যেটা আমার জন্য দেওয়া উচিত ছিল সেটাও আমি দিব না। এই আয়াতের মূল তর্জমা হলো, যদি ইহুদিদের কাছে রাজত্ব থাকত, স্বাভাবিকভাবে একটু চিন্তা করে, যদি সম্পদের মালিক রাষ্ট্রপ্রধানের কাছে দেওয়া হতো, দুনিয়ার সব সম্পদের মালিক রাষ্ট্রপ্রধান, যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান, তাহলে আগে তো নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ভাই, নিজের আত্মীয় দিয়ে দিয়ে যারা আপন জন আছে সবাইকে দেওয়ার পরে ওই দূরের অন্য জেলার মানুষ হলে ভাই তুমি এটা নিয়ে সন্তুষ্ট থাকো। সম্পদ, হেদায়েত, সুখ শান্তি, যেগুলো মানুষ সবসময় যা মানুষের দরকার হয়, এই মৌলিক জিনিসগুলো সবসময় আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ন্ত্রণ করেন, এটা কোনো বান্দার হাতে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। যদি এইগুলো আল্লাহ তাআলা বান্দার হাতে ছেড়ে দিতেন তাহলে কেউ কখনো তার শত্রুকে এইগুলো দান করত না। সম্পদ যদি, এমনকি বলা হয় হেদায়েতের কথা বলা হয়, যে যদি হেদায়েত স্বয়ং আল্লাহর রসুলের হাতেও থাকতো, আল্লাহর হাতে না হয় যদি আল্লাহর রসুলের হাতেও থাকতো, তাহলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাবশা থেকে এসে, ইয়ামান থেকে এসে, বিভিন্ন দূর দূর থেকে এসে সাহাবায়ে কেরাম হেদায়েত পাওয়ার আগে আল্লাহ রসুল সব হেদায়েত তার চাচা আত্মীয় স্বজনের মাঝে কি করে দিতেন, ভাগ করে দিতেন। কেন মানুষ সবসময়ের জন্য স্বভাবগত ভাবে মানুষ তার আপন জনের প্রতি দুর্বল থাকে। বহিলি যদি আয়াতের অর্থ হলো যদি সম্পদ আল্লাহ তাআলা এই ইহুদিদের হাতে দেওয়া হতো, তাহলে ইহুদিরা কখনো মুসলমান অন্য অন্য মানুষকে বিন্দু মাত্র কোনো কিছু দিত না। বখিলের উদাহরণ দিচ্ছিলাম যে বখিল এর অর্থ হলো সে সম্পদ জমা করে যায়, সম্পদ ভোগ করে যায় না, সম্পদের ভোক্তা হয় না, সম্পদের মালিক হয়। আর আল্লাহওয়ালা বুজুর্গরা সম্পদের মালিক হয় না, সম্পদের ভোক্তা হয়। দুইটা দুই কথা, একজন মানুষ সম্পদের অনেক কিছুর মালিক, কিন্তু ওই ব্যক্তি সম্পদ ঠিকমতো খাবারও খায় না, ঠিকমতো শরীরের হক আদায় করে না, কোনো কিছু সে আদায় করে না। আর একজন মানুষ তার নিজস্ব কোনো সম্পদ নাই, কিন্তু সে অনেক কিছু ভোগ করে যাচ্ছে। সম্পদের মূল দাবি হলো, হক হলো সম্পদকে তার যথাযথভাবে ব্যবহার করা এবং সম্পদকে ভোগ করা, এটি হলো সম্পদের হক। সম্পদ ভোগ না করে কেউ যদি আটকায় রাখে সে বকিলি করলো, সম্পদ যদি সে একসাথে হাতে উজাড় করে দেয় অপচয় করলো। ইসলাম এই দুইটার একটার অনুমতি দেয় না, বরং ইসলাম বলে যার যে সামর্থ্য আছে তার সেই সামর্থ্য অনুপাতে তাকে কি করতে হবে, খরচ করতে হবে। একজন মানুষ তার ঈদের দিনে তার বাসায় গরুর গো সীমায় অনেক কিছু সে পাকাইতে পারে, সে তার গায়ের জামা অনেক দামি জামা পড়তে পারে, হালাল পন্থায় সুন্দর জামা পড়তে পারে, দামি জামা পড়তে পারে, মসলিন জামা পড়তে পারে। এই ব্যক্তির জন্য এই উন্নত খাবার, এই দামি পোশাকই এর জন্য উপযোগী। আর একজন ব্যক্তির সামর্থ্য নাই, কিন্তু সে ঋণ করে হলো, অন্যায় ভাবে হলো সে এই দামি জিনিস চেষ্টা করতেছে, এই ব্যক্তি গুনাহগার, অপচয়ের গুনাহগার। এই জন্য মাসআলা হলো যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির কাফন দাফনের ব্যাপারে তার জীবনে মধ্যম পন্থায় সে যেভাবে জীবনযাপন করতো, তার এই জীবনযাপনের মধ্যম পন্থার খরচ করেই তাকে কাফনের কাপড় দেওয়া দরকার। একজন মানুষ মারা গেছে, অনেক ধনী মানুষ, সে সবসময় টরে কাপড়, দামি কাপড় ব্যবহার করতে, এখন তাকে আমরা মাত্র 20-30 টাকা দামের গজের ই দিচ্ছি, কাফনের কাপড় দিচ্ছি, এটা না। তার জীবদ্দেশে সে যে মানের কাপড় ব্যবহার করতো ওই মানের কাপড় দেওয়াটাই হলো তার সাথে এখন হওয়া। ইসলাম কত সুন্দর ব্যবস্থা করে দেয়। আর বকিলির একটা সবচেয়ে একটা স্বভাব হলো, বকিলি ব্যক্তি আর একজনকে তো দেয়ও না, কিন্তু নিজের পেটও ভরে না। নিজের একটা যদি চাহিদা, হাদিস শরীফে আসছে, লা ইয়ামলাউ জাওফানা আদামা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট, আদম সন্তানের চাহিদা একমাত্র কবরের মাটি ভরতে পারবে, এইছাড়া কোনো জিনিস তার পেট ভরতে পারবে না। মানুষ আর একজনকে না দিয়ে নিজেরটা যে আটকায় রাখবে, আটকায় রাখার অর্থ হলো আমি আমার পেট ভরার চেষ্টা করবো, কিন্তু আর একজনকে না দিয়ে তারটা আমার মধ্যে আটকায় রাখলেও আমার পেট কোনোদিন ভরবে না। এক নম্বর হলো তার প্রাপ্যটা তাকে দিয়ে দেওয়া, এটা হলো ফকির উল্টাটা, হক আদায় করা। আর একটা হলো আমার নিজের উপর যে হক ছিল, অধিকার ছিল, সেটা আমার নিজের শরীরে ভোগ করার ব্যবস্থা করা। একজন মানুষ স্বাভাবিক মারাত্মক অসুস্থ, সে এখন উন্নত ডাক্তার দেখাতে পারে, ভালো হাসপাতালে ভর্তি হতে পারে, এই ব্যক্তির জন্য এই সম্পদের দাবি হলো উন্নত ডাক্তার দেখানো এবং ভালো হাসপাতালে ভর্তি হওয়া তার জন্য, এটা অপচয় না। অপচয় বলা হয় কোনটাকে? হাদিস শরীফে বলা হয়েছে যে ও তুমি ওযু করতেছ, ওযু করতেছ সমুদ্রের তীরেও যদি তুমি থাকো তাহলে তুমি তিনবারের বেশি, চতুর্থবার তুমি তোমার অঙ্গগুলো ধুতে পারবে না, সেটা অপচয় হবে, কারণ তিনবারের বেশি ধোয়ার অনুমতি তোমার না, এটা দরকারও না। ওযুর অঙ্গ হিসেবে তুমি চারবার ধুতে পারবে না। একজন মানুষের জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন এবং তার আর্থিক ব্যবস্থা যে মানের, ওই মানের এতটুকু ব্যবহার করার নামই হলো ইনসাফ, রক্ষা করা, হক আদায় করা। এর চাইতে উপরে যাওয়া অপচয়, এর চাইতে নিচে আসা বকিলি। দুইটা হকের দিক থেকে মানুষ বকিলি করে, একটা হলো আর একজনের প্রাপ্য আমার কাছে আছে সেটা আমি দিই না, আমার স্ত্রীর প্রাপ্য আছে, আমার স্ত্রীর সুন্দর জামা কাপড় ভরণ পোষণ দিয়ে দেওয়া, এটা আমি ঠিকঠাক মতো দেয় না, তাহলে আমি এটাকে বকিলি করি। আমার সন্তানের হক আছে আমার উপর, এটা আমি ঠিকঠাক মতো দেয় না, আমি অভিভাবক, বাপ্পার সম্পদ আমার কাছে আছে, আত্মীয় স্বজনের সম্পদ আমার কাছে আছে, যার যার হকটা বুঝাই দেওয়া দরকার আমি সেটা দিই না, আমি এটাকে কি করলি বকিলি করতেছি, হারাম করতেছি, গুনাহ করতেছি। আর একটা হলো নিজের ব্যবহারের ক্ষেত্রে, এটা গেল স্বাভাবিক হকের ক্ষেত্রে বললাম। দ্বিতীয় আরেকজনের হক থাকে আত্মীয় স্বজন, অনাথ, গরিব, অসহায়, এদের পিছনে খরচ করা আমার সামর্থ্য অনুপাতে, এটা আমার দায়িত্ব। ইসলাম এক সাহাবী এসে বলতেছে আল্লাহ রসুল আমি যদি এক টাকার এক দিরহামের মালিক হই কি করব? আল্লাহ রসুল বললেন তুমি এক দিরহামের মালিক হলে আগে তুমি তোমার নিজের পিছনে খরচ করো। বকিলি মানুষ নিজে কোনোদিন ঠিক মতো খায় না, দেখ না বাজারে যায় ভালো জিনিসও কোনদিন কিনতে যাবে না, টিপে টিপে ওই নষ্ট জিনিসগুলো কিনে নিয়ে আসবে, কারণ জানে যে সবজি ভালোটা 80 টাকা কেজি আর সস্তাটা একটু নষ্টটা 20-30 টাকা কিনছে, কিন্তু এটা কিনলে যে আধা কেজি নষ্ট হবে এটা সে চিন্তা করে না। বকিলির স্বভাব, বকিল যেমন অন্যের হক আদায় করে না, তার প্রাপ্যটা দেয় না, আর অন্যের যে পাওনা আছে এটা দেয় না, ঠিক তদ্রূপ নিজের শরীরের ক্ষেত্রে সে হক আদায় করে না। আল্লাহ তাআলা মানুষকে জন্মগতভাবে বকিলি বানিয়েছে, বকিল বানিয়েছে। তা যদি ইহুদিদের কাছে সম্পদ রাজত্ব থাকত, ইহুদিরা সাহাবা একরাম কোনো মুসলমানকে কোনো কিছুই দিত না। দ্বিতীয় নম্বর দোষের কথা বলতেছে হিংসা, আমি ইহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহ, যে হিংসা, হিংসা কাকে বলে? হিংসা আর ঈর্ষা দুইটা দুই জিনিস, আমাদের সমাজে না বোঝার কারণে আমরা ভুল বুঝি। হিংসা বলা হয় আল্লাহ তাআলা তাকে একটা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটা তার থেকে ছিনিয়ে নিয়ে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিক, এটা কোনো অবস্থায় জায়েজ না, এটা গুনাহ, এটা গুনাহ। ঈর্ষা করা যায় না, ঈর্ষা কাকে বলে? আল্লাহ তাআলা তাকে এত সুন্দর আমল দিয়েছে, এত সুন্দর সম্পদ দিয়েছে, এত কিছু দিয়েছে, আল্লাহ তাআলা অনুরূপ জিনিস আমাকেও দান করুক, এটা জায়েজ, বড় উত্তম। একজনের ভালো জিনিস দেখে নিজের মধ্যে ওই ভালো জিনিস অর্জন করা, এটা আমার মধ্যে আসুক, এটা হলো ঈর্ষা বলে এটাকে। আর একজনের জিনিসটা নষ্ট হয়ে তার থেকে ছিনিয়ে নিয়ে তার থেকে নিয়ে আমার মধ্যে চলে আসুক, এটাকে বলে হিংসা। হিংসা করা হারাম। হাদিস শরীফে আছে হিংসুক সে তার হিংসার আগুনে সারা জীবন জ্বলতে থাকে, তাকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আর কিছু লাগে না। দেখবেন একজন মানুষ আর একজনের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করতেছে, শিকায়ত করতেছে, দুশ্মনীর অনেক কিছু কথা বলতেছে, আপনি যদি মূল তল্লা ধরতে চান, একবার পিছনের দিকে হাত দেন অথবা তার ভিতরের গোমর বাইর করতে চান, তাহলে দেখবেন তার সাথে কোনো জিনিসে তার কি আছে, হিংসা হিংসি আছে। এই হিংসা হিংসে থাকার কারণে এখন সে তার ভালো জিনিসটা দেখতে পারতেছে না, এই ভালো জিনিসটা তাকে অপব্যাখ্যা করে আপনার কাছে তার দোষ বলতেছে, তার ব্যাপারে বিভিন্ন খারাপ জিনিস উল্লেখ করতেছে, এটার মূল কারণ কি? হিংসা। যদি একজন মানুষের এই বোধ থাকতো যে আল্লাহ তাআলা তাকেও নিয়ামত দিয়েছে, এই নিয়ামত আল্লাহ তাআলা তাকেও দিক, তার কাছে থাক, আল্লাহ তাআলা অনুরূপ নিয়ামত আল্লাহ তাআলা আমার কাছেও দান করুক, এটা ঈর্ষা বলে, ইসলাম এটাকে বড় ভালো দিক থেকে দেখে। ইহুদিরা কি নিয়ে ঈর্ষা করত, হিংসা করত? ইহুদিদের হিংসা ছিল যে ইহুদিরা জানবে, জানতো যে মনে হয় নবী শেষ নবী তাদের মধ্যে হবে, কিন্তু আল্লাহ তাআলা শেষ নবী দিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধরের মধ্যে। ইহুদিরা এই হিংসার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং আল্লাহ রাসূলের অনুসারী বাড়তেছে, এইটা দেখে তারা হিংসা করতে লাগলো যে আমাদের নবী আমাদের ধর্ম বাদ দিয়ে কেন এই নবীকে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছেন যে আমি বা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে যেটা দান করে সেটার ব্যাপারে কি তারা হিংসা করে মানুষদের সাথে? আল্লাহ ওয়ালা বুজুর্গরা আরো আরো বেশি অতিরিক্ত হয়ে বলে, সেটা হলো হিংসা, হিংসুক যে হিংসা করে সে মূলত ব্যক্তির উপর অভিযোগ করে না, সে আল্লাহ তাআলার উপর অভিযোগ করে। এটা সূক্ষ্ম দিক থেকে বলে হিংসুক কারণ যে আসলে এই জিনিসটা সে পাওয়ার উপযুক্ত, এই পোস্টে সে থাকার উপযুক্ত ছিল না, এই পোস্টে সে উপযুক্ত না, এত মাল সম্মান সম্পান এত সম্মান সে পাওয়ার উপযুক্ত না, তারে কেন সম্মান করে, মানুষ কেন আমার সম্মান করে না? অর্থ তো এটাই, অর্থ হলো যে আল্লাহ তাআলা তাকে মাল দিতে, মাল দিয়ে মনে হয় আল্লাহ তাআলা বেঈমানি করেছেন, নাউজুবিল্লাহ। এই হিংসুকের একটা অপরাধ হলো হিংসুক স্বয়ং আল্লাহ তাআলার উপর ফয়সালা অভিযোগ করতে, হিংসুক বা একজন হিংসুক যে হিংসাগুলো করে এই হিংসাগুলোর ক্ষেত্রে যদি তার কথাই মেনে নেওয়া হয়, হিংসুক হিংসা করবে যে এই লোকটার আল্লাহ তাআলা এত মাল দিতে কেন, এই মাল যদি আমারে যদি তাহলে আমি কত সুন্দর মতো এটা ব্যবস্থা করতাম, অনেক কিছুই করতাম, আমি যদি আজকে এমপি হইতাম অনেক কিছু হইতাম, অনেক কিছুই করতাম, ভাই তুমি যদি হইতে এই লোকের আরো বেশি খারাপ হইতো, তুমি যদি মাল আল্লাহ তাআলা তোমাকে দান করতো তাহলে তুমি এর চেয়ে আরো কি। আপনাদেরকে শোনাইছি বহু আগে কথা, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন এক কিতাবে যে উনির মূল উদ্দেশ্য ছিল যে কোনো জিনিস হজম করতে গেলে অর্জন করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হলো চেষ্টা মেহনত লাগে, আর একটা হলো ওই জিনিস ধরে রাখার মতো যোগ্যতা লাগে, ধরে রাখার মতো যোগ্যতা না থাকলে এই জিনিসটাকে দেওয়া ঠিক না, আর কোনো জিনিস অর্জন করার জন্য চেষ্টা মেহনত ছাড়া অর্জন হয় না। এক লোক ইসমে আজম জানত, ইসমে আজম বলা হয় আল্লাহ তাআলা 99 নামের মধ্যে কোনো একটা নাম, তাই আল্লাহ হইতে পারে, হাইয়ুল কাইয়ুম হইতে পারে, যে কোনোটা নাম হইতে পারে, এটা সবার ক্ষেত্রে একই হবে এমন না, কারণ হাদিসে ইসমে আজমের কথা অনেক কিছু বলা হয়েছে, হাইয়ুল কাইয়ুম বলা হয়েছে, বলা হয়েছে আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজমের মূল হলো ব্যক্তির সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক যে কোনো একটা নাম বা যে কোনো একটা তাকের মাধ্যমে। একটা উদাহরণ দেওয়া যায়, সুন্দর উদাহরণ, উদাহরণটা হলো একজন মানুষের যোগাযোগ করার জন্য কয়েকটা নাম্বার থাকে, একটা নাম্বার থেকে অফিসিয়াল নাম্বার, আর একটা নাম্বার থেকে তার ব্যক্তিগত নাম্বার। অফিসিয়াল নাম্বারে যখন রিং দেওয়া হয় তখন সে অফিস টাইমে ধরবে, যখন তার মনে চাইবে তখন ধরবে, ধরতেও পারে নাও ধরতে পারে, কিন্তু একেবারে ব্যক্তিগত যে নাম্বারটা থাকে সেই ব্যক্তিগত নাম্বারে সবার কাছে থাকেও না, সবাইকে দেয়ও না, বিশেষ ব্যক্তিদেরকে ওই ব্যক্তিগত নাম্বারটা দেয়। ওই বিশেষ ব্যক্তি যখন কোনো দরকারে পড়ে তখন এই ব্যক্তিগত নাম্বারে রিং দেয়। আল্লাহ তাআলাকে ডাকার ব্যাপারও আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বুজুর্গদের এমন নিয়ম আছে যে বুজুর্গদের কিছু ডাকের ধরন আছে, কিছু নাম আছে, কিছু উচ্চারণ আছে, বুজুর্গরা ওই ধরনে ওইভাবে ডাকলে আল্লাহ তাআলাকে সরাসরি পেয়ে যায়। এটা হলো ব্যক্তিগত নাম্বার, স্পেশাল নাম্বার যেটা বলা হয়। এক আল্লাহওয়ালা বুজুর্গ ইসমে আজম জানতেন, ইসমে আজম জানতেন, এখন এলাকার মানুষ সবাই জানে যে ওই আল্লাহওয়ালা বুজুর্গ ইসমে আজম জানে। এখন ওই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এক লোক ইসমে আজম শেখার জন্য বেশ দীর্ঘদিন ধরে মেহনত করতে, মেহনত করতে করতে যে লোক ইসমে আজম জানে সেই লোক হচ্ছে বুড়া মানুষ, বয়স্ক, আর যে শিখতে যাচ্ছে সে হলো যুবক মানুষ। যুবক মানুষ দীর্ঘদিন ধরে ওনার খেদমত করে করে ইসমে আজম যখন শিখার জন্য আবদার করেছে, প্রস্তাব করেছে, তখন সে বলতেছে আমি ইসমে আজম শিখব এই জন্য যে আমি মানুষের উপকার করব। অনেক সময় দেখেন আমাদের হেফজখানার ছাত্র জীবনে এক এলাকার এক ভাই ছিল, সে একদিন আমাদেরকে বারবার এসে বলতো যে আমি আল্লাহরে কইছি আল্লাহ যদি আমি তুমি আমাকে সম্পদ দাও তাহলে আমি এই সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিব, আল্লাহ রাস্তায় ব্যয় করবো। হাসি মরকারের সাথে একদিন বলতেছে যে আল্লাহর কাছে আল্লাহ যদি তুমি আমাকে 1,00,000 টাকা দিয়ে দাও তাহলে আমি আল্লাহ আমি তোমার রাস্তায় 50,000 টাকা দান করে দিব। এরপরে কিছুদিন পরে মেয়ে ভাই অনেকদিন ধরে দোয়া করতেছে, আল্লাহ তো দেয় না, এখন দোয়া করি আল্লাহ তোমার যদি বিশ্বাস না আসলে তোমারটা তুমি রাহে বাকিটা আমার দিয়ে দাও। একটা দোয়ার ধরন, চাওয়ার মতলব। এইটা তো বান্দা যখন এইভাবে চাবে, এইভাবে চাওয়ার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে দিবে না, তা বান্দার সাথে কি বান্দা যায় আল্লাহর থেকে নিবে চাবে, সেটার জন্য একটা কি আছে পদ্ধতি আছে, যে ব্যক্তি জানে চাইতে সে ওইভাবেই চায়। আমরা অনেকে একথা এই জন্য আমাকে মনে করি হুজুর ইসমে আজম কে জানে, আমি যদি জানতাম তাহলে আমি যে পার্টি করি এই পার্টির এমডি যারা আছে সবাই এক কুদি মেরে ফেলতাম স্যার। এই জন্য তো আল্লাহ তাআলা আপনাকে ইসমে আজম জানা ঘোষণা করো, যে হজম হজম করতে হবে, হজম করার যোগ্যতা লাগবে, চেষ্টা মেহনত করতে হবে, হজম করার যোগ্যতা লাগবে। হিংসুক যে আরেকজনের ভালো জিনিস দেখে হজম করার যোগ্যতা নাই, এই জন্যই তো সে এটা পাচ্ছে না। হিংসুকের যদি আরেকজনের এই নিয়ামত থেকে হজম করার যোগ্যতা থাকতো তা আল্লাহ তাআলা এই নিয়ামতটা তাকেও দিত। ওই যুবক ওই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বারবার করে বারবার করে একদিন রাস্তা দিয়ে হেঁটে আসতেন, হেঁটে আসার পথে দেখে একজন বুজুর্গ আর একজন বুড়া মানুষ জঙ্গল থেকে লাকড়ি কেটে এনে বাজারে নিয়ে বিক্রি করবে। সে লাকড়ির বোঝা মাথায় নিয়ে যখন রাস্তায় চলে আসছে, চিকুন রাস্তা থেকে বড় রাস্তায় চলে আসছে, বড় রাস্তায় কয়েকজন যুবক ছিল, কয়েকজন যুবক ছিল, যুবকগুলো ওই লোকটা লাকড়িওয়ালা লোকটার উপর জুলুম করে এই লাকড়িগুলো তারা নিয়ে যায়, তারা বিক্রি করে খাবে, স্পষ্ট জুলুম করলো। যুবকটা জঙ্গল থেকে লাকড়ি কেটে আনতেছে, সেই লাকড়ি যুবক ওই যুবকরা নিয়ে গেল ওই একক যে লোকটা বয়স্ক লোকটার থেকে। এটা ওই যে ব্যক্তি ইসমে আজম শিখতে চাচ্ছে সে দাঁড়া দাঁড়া দেখতেছে, আর যার কাছ থেকে শিখতে চাচ্ছে সেও আছে ওই জায়গা। এখন যুবক যে ইসমে আজম শিখতে যায় সেই ওই ওস্তাদকে একটু আকৃষ্ট করার জন্য, একটু শিখানোর প্রতি উৎসাহ দেওয়ার জন্য বলতেছে যে হুজুর আপনি তো আমাকে শিখান না, যদি আপনি আমাকে শিখাতেন ইসমে আজম তা আজকে আমি এই দোয়া করে এদেরকে আমি সাহায্য করতাম, আর এই লোকটাকে আমি সাহায্য করতাম, এদেরকে আমি বড় সাহায্য করতাম, এদেরকে শেষ করে দিতাম। তখন ওই যে ওস্তাদ ইসমে আজম জানে, সে বলল যে তুমি যে দোয়া করে এদেরকে শেষ করে দিতে এই যুবকের উপর অত্যাচার করেছে, আমি ইসমে আজম এই যুবকের কাছ থেকেই শিখেছি। একটু বোঝার জিনিস যে তুমি যে বদোয়া করে এই যুবকের বিপক্ষে তাদেরকে বদোয়া করে ধ্বংস করে দিতে, আর এই যুবকের আর এই বয়স্ক লোকটাকে বৃদ্ধ লোকটাকে সাহায্য করতে, আমি ইসমে আজম এই বৃদ্ধ লোকটার থেকে শিখছি, সেই ইসমে আজম জানে। কিন্তু সেই ইসমে আজম এই জায়গা ব্যবহার করে সে কি করবে না, অপব্যবহার করবে না। তাই হিংসুক যে আর একজনের জিনিস নিয়ে হিংসা করে, এর একটা ওই হলো অভিযোগ হলো যে আল্লাহর উপর অভিযোগ করছে, দ্বিতীয় হলো সে এটা মনে করে যে ওনাকে এটা দেওয়া হয়েছে কেন, ওকে এত সম্মান করে কারণ আমাকে এটা করার দরকার ছিল, আমাকে এটা দেওয়ার দরকার ছিল। তাহলে এর দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে এই যোগ্যতা তার মধ্যে নাই। এই যোগ্যতা যদি তার মধ্যে থাকতো সে আর একজনের জিনিসটা থেকে হিংসা করতো না, বরং সে বলতো আল্লাহ তাআলা তাকেও দিয়েছে আমাকেও দিক। ইহুদিদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নবুয়ত আসলো, সাহাবায়ে কিরাম যখন আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা শুরু করলো, তখন ইহুদিরা সবচেয়ে বড় হিংসা করতেছিল যে নবী কেন অন্য জাতির মধ্যে হবে, আমাদের মধ্যে কেন নবী হবে না। আল্লাহ তাআলা দ্বিতীয় একটি উত্তর দিচ্ছে যে এরা কি মানুষের সাথে হিংসা করে এই জন্য যে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন এজন্য, এই কারণে? অথচ আল্লাহ তাআলা তো এমন নিয়ামত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিবারের মধ্যে আগেই দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান নবী, সন্তানের সন্তান নবী, সন্তানের সন্তান নবী, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী। নবীর বেটা নবী, নবীর বেটা, চারটা পুরুষ একসাথে নবী। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুগ্রহ দান করেছি, অনুগ্রহ করেছি, এই জন্য কি তারা হিংসা করতেছে? অথচ তো আমি এই বংশে আগে অনেকের উপরে এই ধরনের অনুগ্রহ করে আসছি। এটা অনেক ইহুদিদের একটা অনেক বড় অভিযোগের উত্তর হয়ে যায়। ইহুদিরা সবসময় দাবি করতো যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর নবী হবে না, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর শেষ নবী হবে। আর আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ নির্মাণ করার পর এক নম্বর পড়ায় গেছে ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। এরপর আছে রব্বানা ওয়াজআলনা, ইয়া আল্লাহ আপনি আমাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি পাঠান যে ব্যক্তি বাআসাতি উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, মানুষদেরকে কোরআনে কারীম শিক্ষা দেবে, তো দ্বীন শিক্ষা দেবে এমন একজন ব্যক্তি পাঠান। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালাম বাপ বেটা কাবা শরীফ নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করছিলেন। এর থেকে তাফসীরকার একটা সুন্দর কথা বলছে, আমাদের সব জিনিস বোঝা দরকার, সেটা হলো কাবা শরীফকে নির্মাণ করতেছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম, জোগাইলে কে? ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালাম। আদেশ করছেন কে? আল্লাহ তাআলা। ঘর কার? আল্লাহ তাআলা। ব্যবস্থা কিভাবে করতেছে? আল্লাহ তাআলা লিফটের ব্যবস্থা করে দিয়েছে। মাকাম ইব্রাহিম যে দেখবেন হজ করতে গেলে লিফট কই আমি এটাকে, যে লিফট দুইটা পাথর ছিল, যখন দেওয়াল হাতের উপরে উঠে গেছে আর নিচে দাঁড়িয়ে উপরের দেওয়ালে ইট রাখা যায় না, পাথর রাখা যায় না, তখন দুইটা পাথরকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছিলেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম দুইটা পাথর উপরে এসে দাঁড়াতেন আর এই দুইটা পাথর অটোমেটিক ভাবে উঁচা হয়ে যেত। এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা এই দৃশ্য এখনো উত্তাখিদুহু মাকাম, আল্লাহ তাআলা বলছেন এই জায়গা থেকে উত্তাখিদুহু মুসাল্লা, আপনি এটাকে নামাজের জায়গা বানান, সে জায়গায় এখন নামাজ পড়া হয়। ঘর আল্লাহ তাআলা তৈরি হচ্ছে আল্লাহ তাআলার আদেশে, ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তৈরি করতেছেন, আল্লাহ তাআলার নবী যোগাইলে দিয়েছেন, আল্লাহ তাআলার নবী সব তো আল্লাহ তাআলা। এই জায়গা কেন ঘর? এত কিছু করার পর এই দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করে নেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নেন, আপনি তো সবকিছু শোনেন। তাফসীরকারকরা বলতেছে যে নবী যদি আল্লাহর আদেশে ঘর তৈরি করার পর কবুল হওয়ার দোয়া করতে পারে, আমি আপনি দুনিয়ার যত বড়ই কাজ করি না কেন আমাদের ভিতরে কবুল হওয়ার আশা থাকতে হবে। এই চিন্তা কখনো করা যাবে না, আমি বড় দরবেশ, আমি বড় ইবাদত গুজার, আল্লাহ যদি আমাকে এই ধরনের কি না করতো, কবুল না করতো, তাহলে কি আমার দ্বারা এই খেদমত হতো নাকি? নাউজুবিল্লাহ না, বরঞ্চ আল্লাহ তাআলা আমাকে এই দিনই খেদমত যে কোনো ভালো কাজ করবার তৌফিক দিয়েছেন, এটার দাবি হলো আমি আল্লাহর কাছে দোয়া করব, এ আল্লাহ আপনি এই কাজটা কবুল করে নেন। যেটা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম কাবা শরীফ নির্মাণ করার পর ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালামকে নিয়ে দোয়া করতেছেন, যে আল্লাহ আপনি আমাদের বংশে এমন ব্যক্তি পাঠান যে ব্যক্তি নবুয়তের দায়িত্ব পেয়ে মানুষদেরকে দ্বীন শিক্ষা দিবে। ইব্রাহিম আলাইহি আমাদের নবী থেকে নিয়ে ইসহাক আলাইহি সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী গেছেন সব নবীগুলো ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালামের বংশের থেকে না, ইসহাক আলাইহি সালাতু ওয়াসসালামের বংশের থেকে। আর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম যে দোয়া করেছেন ওই শত শত বছর আগে, এই দোয়ার সুফল হিসাবে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালামের বংশে এই দোয়ার ফল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে দিয়েছেন। আর একটা জিনিস এটা থেকে সূক্ষ্ম জিনিস, সেটা হলো যে দোয়া করে কখনো হতাশ হয়ে যাইতে নাই, এবং দোয়ার ফল সাথে সাথে না দেখলে আমার দোয়া কবুল হয় না। কয়েকদিন আগে এক যুবক গেছে আমার রুমে, এই রুমেই আল্লাহ আমার দোয়া কবুল করে না, হয়তো সে শুনতেছে কিন্তু চেনেন না, বিদায় বলতেছি আমার এই রোগ, এই রোগ তো সারে না হুজুর, আলহামদুলিল্লাহ সে এখন দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ে, দিনদার পরের তার আজ থেকে এক বছর আগে দাঁড়িয়েছিল না, নামাজও পড়তো না, রোগটা শক্তির দিক থেকে। আমি বললাম যে তোমার দোয়া যে কবুল হচ্ছে না কি করতে হচ্ছে, আমি দোয়া তো করেই যাচ্ছি কিন্তু আমার তো রোগ সারে না, আমার তো রোগ সারে না। আমি এখন বলি যদি তার এই রোগটা সেরে, যদি তার শক্তিটা একবার পরিপূর্ণ বারো বেশি হয়ে যেত, হইতে পারতো সে এখন জেনা করে হারামের গুণা করবে, জেনা করে হারামের গুণা করবে। আমি তাকে সান্ত্বনা দিলাম, তোমার যে রোগ এই রোগ সাময়িক জিনিস, এই রোগ একটা সময় হলে দাম্পত্য জীবন শুরু হয়ে গেলে এই রোগ কিছুই থাকে না, সব দূর হয়ে যায়, এগুলো কোনো কিছুই থাকে না। মানুষ যতই দোয়া করুক না কেন, কোনো অবস্থায় মানুষের দোয়া বিফলে যায় না, দোয়া কখনো বৃথা যায় না, তবে দোয়ার ফল পাইতে একটু দেরি হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কত বছর আগে, শত শত বছর আগে দোয়া করে গেছেন বাপ বেটা দুইজনে যে আমাদের বংশের থেকে নবী বানান, তো বংশের থেকে তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের থেকে বানাইছেন, কিন্তু দোয়া করলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনার বংশের থেকে তো নবী হলো না, আল্লাহ তাআলা ওনার বংশের থেকে শেষ নবীকে বানিয়ে ওই দোয়াটাকে কবুল করে দিয়েছেন। এই আয়াতের শেষের দিকে বলছেন ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমা, যে আমি তো ইব্রাহিমের বংশের মধ্যে আসমানি কিতাবও দিয়েছি, হিকমত নবুয়ত এদেরকে আমি দান করেছি। এরপরে বলেন ওয়াতাইনাহুম মুলকান আযীমা, আমি এদেরকে বড় রাজত্ব দিয়েছি। কিসের রাজত্ব? আমরা তো বলতে রাজত্ব বলতে বুঝি যে দুনিয়ার সম্পদের রাজত্ব, না দুনিয়ার সম্পদের রাজত্ব না, নবী এবং আল্লাহ তাআলা নেক বান্দাদের রাজত্ব দেন জান্নাতের রাজত্ব, হাসরের ময়দানে জান্নাতের রাজত্ব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাগরে ইমাম বুখারীর উস্তাদ, এত বড় বুজুর্গ মানুষ, বাচ্চা হারুন আর রশিদের যুগের মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাদিসের ক্লাস দিতেন মানুষদেরকে। উনি যে মজলিসে হাদিস পড়াতেন ওই মজলিসে অনেক হাজার হাজার মানুষ ওনার থেকে হাদিস শুনত। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়ায় বাসায় ফিরে আসতেন, সাথে সুন্নাত হিসেবে ছাত্ররা ওনাকে আগায় দেওয়ার জন্য আসতেন। কিছুদূর আসার পর বাদশাহ হারুন আর রশিদের রাজ দরবার বরাবর আসার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির হাসি আসে। সুন্নাত হলো হাসি দিলে যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, আর যে শুনবে সে বলবে আরহামুকাল্লাহ। গত সপ্তাহে গিয়েছিল একটা প্রশ্নের উত্তরে, যে হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলা আমার মাথা থেকে অনেক জীবাণু রোগ দূর করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, আর তার সাথে যে ছাত্ররা ছিল সবাই উত্তরে আরহামুকাল্লাহ বলেছে। এই আরহামুকাল্লাহর আওয়াজ এত জোরে হইছে বেশি মানুষ হওয়ার কারণে বাদশাহ হারুন আর রশিদ রাজ দরবারের থেকে এসে মনে করেছে শত্রু বাহিনী মনে হয় বাহিরে এসে চিৎকার শুরু করছে, সরগোল শুরু করছে। বিবি জুবাইদাকে বলে, জুবাইদা দেখো তো শত্রু বাহিনী কোথাও আসলো কিনা, সৈন্য পাঠাও। সংবাদ আসলো যে না, আব্দুল্লাহ ইবনে মুবারক সে ছাত্রদেরকে পড়ায়, সে বাসায় ফিরে যাচ্ছিল, পথে হাসি আসছে, হাসি দিয়েছে, হাসির উত্তরে ছাত্ররা এটা বলেছে, এই হাসির উত্তরের আওয়াজ এটা, অন্য কিছু না। তখন বিবি জুবাইদা বলে যে কথাটা সেটা বলা দরকার, বাচ্চা বলে বাচ্চা মহারাজ আপনি মানুষের উপর রাজত্ব করেন ডান্ডা দ্বারা, শাসনের দ্বারা, পুলিশের দ্বারা, আর এই আব্দুল্লাহ ইবনে মুবারক মানুষের অন্তরের উপর রাজত্ব করে, তার রাজত্ব সব এক প্রকার না। আপনাকে একজন শ্রদ্ধা করে আপনার ভয়ে, আপনা থেকে কিছু পাইতে পারে, আর একজন মানুষকে ই করে শ্রদ্ধা করে তার মহব্বতে ভালোবাসায়, তাকে মহব্বত করে ভালোবাসে, দুইজন শ্রদ্ধা পাচ্ছে। আল্লাহ তাআলা নবীদেরকে রাজত্ব দান করেছেন, এই রাজত্বের অর্থ এটা না যে দুনিয়ার অট্টালিকা এদেরকে দিয়ে দিয়েছেন, এটা বোঝাচ্ছিলাম। এদের রাজত্বের ভিন্ন ধরন, রাজত্ব হলো আখিরাতের রাজত্ব। আল্লাহ তাআলা নবী এবং নেক বান্দাদেরকে আখিরাতের রাজত্ব এমন ভাবে দিবেন, দুনিয়ার রাজা বাচ্চারা যদি সে রাজত্বের কথা জানতো সেটা দিয়ে বিক্রি করে হলো ওই রাজত্ব নেওয়ার জন্য তারা চেষ্টা করত। আল্লাহ তারা এই আয়াতের শেষে 53 নম্বর আয়াতের শেষে বলেন, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, যে আমি ইব্রাহিমের পরিবারের জন্য শুধু নবুয়ত দিয়েছি আসমানি কিতাব দিয়েছি এমন না, এদেরকে তো আমি নবুয়ত দিয়ে সম্মান দিয়ে জান্নাতের নিয়ামত দিয়ে এদেরকে আমি বড় রাজত্ব দান করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের রাজত্ব পাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন, পশু পাখি মরে যাওয়ার পর এদের কি হবে বা কোথায় যাবে? পশু পাখি মরে যাওয়ার পর মানুষ আর জিন ব্যতীত বাকি কোনো জিনিসের হিসাব হবে না, হিসাব হবে না বলতে এদের জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা নাই। এরা সব আল্লাহ তাআলা সূরা 29 পারা সূরা হাফ আয়াতে যে আল্লাহ তাআলা এদেরকে মাটি বানিয়ে শেষ করে দিবেন, এদের জন্য কোনো জান্নাত বা কোনো জাহান্নামের ব্যবস্থা নাই। প্রশ্ন, আল্লাহ তাআলার আজমত কি, বুঝায় বললে ভালো হয়। আল্লাহ তাআলার আজমত হলো আল্লাহ তাআলার ইবাদত করা আর আল্লাহ তাআলার নিষেধ থেকে বেঁচে থাকা, এক কথায় আল্লাহ তাআলার আদেশ মানা, আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকা, ইল্লা এটাই হলো আল্লাহ তাআলার আজমত, সম্মান। আল্লাহ তাআলার রাস্তায় জান মাল সময় নিয়ে বাহির হওয়া, আল্লাহর রাস্তায় বাহির হওয়া নাকি তাবলিগ জামাতে বাহির হওয়া বোঝায় করলে ভালো হয়। হ্যাঁ, সেটা বাহির হওয়া, কিন্তু এটাই একমাত্র আল্লাহর রাস্তা, এই কথাটা শুধু ঠিক না। তাবলিগ জামাতে এটা আল্লাহর রাস্তা ঠিক আছে, মাদ্রাসা এটা আল্লাহর রাস্তা, দিনের যে কোনো কাজের জন্য যেতে কাজে সেটাও আল্লাহর রাস্তা, এটা হলো দিনের সহি বুঝ। আমানতের খেয়ানতকারীর শাস্তি কি, বুঝে বললে ভালো হয়। যে জিনিসের আমানতের খেয়ানত করেছে ওই জিনিস অনুপাতে শাস্তি পাবে, কি খেয়ানত করেছে, সেটা মানুষের হক হলে সে হক তার থেকে আদায় করে দেওয়া হবে হাসরুল ময়দানে, আদায় করতে না পারলে তার গোনা তার উপর চাপাই দেওয়া হবে। আর যদি আল্লাহর আমানতের খেয়ানত করে, কি করেছে, গোনা করেছে, ইবাদত করি নেই, এই সমস্ত আমানতের খেয়ানতের জন্য আল্লাহ মাফ করে দিলে ভালো, না দিলে শাস্তি হবে আখেরাতে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ নাকি আদম সৃষ্টির আগে আল্লাহ নাকি আরো তিন জাতিকে পৃথিবীতে পাঠাইয়াছেন, এক হারিস জাতি, মারিস জাতি, অসুর জাতি, জিন জাতি, আদম জাতি, বুঝাই বললে ভালো হয়। কোরআন হাদিস থেকে বোঝা যায় যে মানুষ সৃষ্টির আগে জিন জাতি ছিল, এই জিন জাতি দুনিয়া আবাদ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু এদের রক্তপাত, এদের মারামারির কারণে এদেরকে শেষ করে দিয়ে আল্লাহ তাআলা আদম সন্তান সৃষ্টি করেন। এর আগে কোনো জাতি কোরআন হাদিস পাওয়া যায় না। আমলে কাসির করা অর্থ হলো নামাজে যে কোনো অবস্থায় তিনবার হাত উঠালে নাকি নামাজ নষ্ট হইয়া যায়, বুঝাই বললে ভালো হয় না, এই কথা এমন না। এক রোকন পরিমাণ, তিনবার সুবহানাল্লাহ বলা যায়, এতটুকু সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি তিনবার হাত নাড়ায়, আরো সহজ বলি, একবার হাত চুলকাইছে, চুলকানোর পর দ্বিতীয়বার হাত চুলকানোর মাঝখানে তিন তাসবি পরিমাণ সময় ব্যবধান হই নাই, এমন ভাবে যদি তিনবার হাত চুলকায় তাহলে সেটা হবে আমলে কাসির। আর যদি এমন ভাবে হাত চুলকায়, একবার হাত চুলকাইছে, চুলকানোর পর তিন তাসবি সময় পার হয়ে গেছে, তিনবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বা সুবহান রাব্বিয়াল আলা এই দোয়া তিনবার বলা যায়, এতটুকু সময় পার হওয়ার পরে আবার সে চুলকাইছে, তাহলে তার কি হবে না, আমলে কাসির না। একটা সহজ একটা পরিচয় বুঝতে হবে, আমলে কাসির বলা হয় ওই আমলটাকে যে নামাজের মধ্যে থাকা অবস্থায় কোনো ব্যক্তি করলে বাহিরের কোনো ব্যক্তি দেখে মনে করবে যে এই ব্যক্তি মনে হয় নামাজে নাই। আপনি দুই হাত খুলে লুঙ্গি পড়তেছেন, টুপি পরে গেছে, আপনি দুই হাত দিয়ে ওই টুপিটা ফু দিয়ে মাথায় নিচ্ছেন। নামাজের মধ্যে কেউ সাধারণত দুই হাত দিয়ে লুঙ্গিও পরে না, দুই হাত দিয়ে কেউ টুপিও উড়ে না, আপনি নামাজের মধ্যে দুই হাত ছাড়িয়ে দিয়ে হাতা ছাড়তেছেন। এগুলো এমন কাজ যেগুলো কেউ দেখলে মনে করবে এই ব্যক্তি নামাজে নাই। এটা হলো সহজ একটা পরিচয় আমলে কাসিরের। আর যে মাসলা বলা হয়েছে যে তিনবারই যে চুলকালে নামাজ ভাঙবে, এটা এত সহজ না। একবার চুলকানোর পর তিন তাসবি পরিমাণ দেরি করার আগে যদি চুলকায়, এভাবে যদি তিনবার চুলকায় তাহলে তার নামাজ ভাঙবে। আর একবার চুলকানোর পরে তিন তাসবি পরিমাণ সময় ব্যবধান হওয়ার পরে যদি দ্বিতীয়বার চুলকায় তাহলে এইগুলো তিনবার গণ্য হবে না, এমন যতবারই চুলকাক না কেন এমন তিন একসাথে মেলানো হবে না। ইমাম সাহেব যদি আমলে কাসির করে তা হইলে মুক্তাদের নামাজ হবে কিনা, বুঝে বললে ভালো হয়। যে ইমাম সাহেব করবে সেই ইমাম সাহেবকে আদবের সাথে ভদ্রতার সাথে কি করতে হবে আগে বলতে হবে, জিজ্ঞেস করতে হবে মাসলা। মাসলা বলার পরে তারপরে একাকিভাবে ওনাকে বলতে হবে, উনি যদি সত্যিকারে আল্লাহর ভয় থাকে ওনার মধ্যে, উনি অবশ্যই ওনার ভুল স্বীকার করবে, তাই নাহলে উনি সংশোধন হয়ে যাবে। আপনি যদি সন্দেহ হয় তাহলে আগে মাসলা বুঝতে হবে, মাসলা বুঝে তারপরে যে ব্যক্তি ভুল করতেছে ওই ব্যক্তিকে আদবের সাথে যে বলতে হবে, ওনার ভুলটা আপনি আরেকজনের সাথে যে যদি বলেন তাহলে তার ইজ্জত আপনি নষ্ট করলেন, এটা ঠিক হবে না কথা। যে কোনো ব্যক্তির ভুল ধরার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তাকে আগে বলতে হবে, তাকে বলতে হবে তার ফায়দার জন্য, তার লজ্জার জন্য না। সে যদি আলহামদুলিল্লাহ দিনদার পরেশগর হয়, সংশোধনমূলক হয়ে আমিরুল মুমিনিন হয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মালের গনিমত বন্টন হয়েছে, বন্টন হওয়ার পর পরের দিন জুমার নামাজ যায়, জুমার নামাজে বয়ান করতেছে, দুইটা সদর যায়, দুইটা সদর নতুন সদর, এক সাধারণ সাহাবী দাঁড়ায় উঠছে, আমিরুল মুমিনিন জি কথা, তাকে যে খুতবা দিয়েছেন কথা আছে কিন্তু কি, কালকে চাদর বন্টন হলো সবাই একটা একটা করে পাইছে, আপনি যদি একটা হবেন আজকে কেন দুইটা চাদর আপনার গায়ে। এখন যদি বলা হয় যে আমিরুল মুমিনিন দেহান্ত যায় ধরে জেলখানা ঢোকা, হুকুম দিতে পারে, এখনো মধ্যে দিতে আগে জেলখানা ঢোকা, আগে ফাঁসি কেন হক কথা বললো, দুনিয়াদারদের রাজা বাচ্চাদের হুকুম এটাই, শুধু এখনো জীবন রাজা বাচ্চাদের হুকুম এটা, কেন বাচ্চা এদের মধ্যে অহংকার থাকে, দুনিয়ার সব বাচ্চাদের, কোনো বাচ্চার সামনে আপনি হক কথা বলে ফিরে আসতে পারবেন না, হয় কল্লা দেবে নাহলে জেলখানে যেতে হবে। কেন ক্ষমতার গরম আর অর্থের গরম, একদিন বলছিলাম এই দুটা গরম থেকে বাচ্চা বড়, আমাদের এক ওস্তাদ বলতেন দুই জিনিস থেকে ই থাকবে, বেঁচে থাকবে, দুই শ্রেণীর মানুষকে ভয় করবে, যাদের হাতে আইন আছে, যাদের হাতে ক্ষমতা আছে, আইন থাকলে আইনের প্যাচে তোমাকে ফেলে শেষ করবে, আর ক্ষমতা থাকলে ক্ষমতার গরমে তোমাকে শেষ করবে, এই দুই শ্রেণীর লোক থেকে দূরে থাকবে। আমিরুল মুমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবা বন্ধ করে বলছে, জি ভাই আপনার অভিযোগ সব ঠিক আছে, তবে শুনে দেন যে কি, আমার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরের ইচ্ছা ছিল সে আমাকে নতুন জামা কাপড়, আমাদের মতো নতুন এক জোড়া জামা এক জোড়া চাদর আমি যেন ব্যবহার করতে পারি, এই জন্য ওমর তার নিজের চাদর, আবদুল্লাহ ইবনে ওমর আমার ছেলে, সে তার নিজের চাদরটা আমাকে দিয়ে দিয়েছে। তো যেই হোক না কেন, কোন ব্যক্তির ভুল হলে সে ব্যক্তিকে ভদ্রতার সাথে সেই ব্যক্তিকে বলে দেওয়া, এবং ওই ব্যক্তির জন্য উচিত হলো ভুলটা স্বীকার করে নিজে সংশোধন হয়ে যাওয়া, এটা হলো উভয়ের জন্য উচিত। কিন্তু আমাদের সমাজে এটা হয় না, আগে আগে যার ভুল হয়েছে এর কথা সম্পূর্ণ জায়গা বলার পরে তারপরে যে তার কথা বলেনি কথাটা, তা যে বললো তার আলো গোনা হলো, সংশোধন হলো না, আপোষের মধ্যে সম্পর্ক খারাপ হলো। যখন জানতে পারবে যে আমার ব্যাপারে অমুকের কাছে এমন কইছে, তাহলে সে কি শত্রুতা তৈরি হয়ে যাবে, কিন্তু তার ভুলটা তার কাছে বলার কারণে সে যদি সাময়িকভাবে অসন্তুষ্ট হইত, কিন্তু কোনো এক সময় সে সন্তুষ্ট হবে, যখন সে বুঝবে যে না আমার কি আন্তরিক খায়ের খা। ইমাম মেহেদি 29 বছর বয়সে জানতে পারবেন যে ইমাম মেহেদি এই 39 বছর বয়সে জানতে পারবেন সে ইমাম মেহেদি এই 39 বছর বয়সে কি দাজ্জালের আসবে দুনিয়াতে নাকি আরো আরো পরে আসবে, বুঝাই বললে ভালো হয়, জানি না ভাই। এটা যে কোনো ব্যক্তিকে আমির মেনে ওই আমিরের অনুসরণ করে ইবাদত বন্দেই করলে ওই ইবাদত এর কোনো সওয়াব পাওয়া যাবে কিনা, ওই আমির আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআন এর বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, বুঝাই বললে ভালো হয়। নির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলে ভিন্ন কথা, কিন্তু কোনো ব্যক্তি কোরআন হাদিসের বিরুদ্ধে বললে তাকে আমির বাণী অনুসরণ করা জায়েজ নাই, কোনো অবস্থায় সে আমির হওয়ার উপযুক্ত থাকে না। ফরজ গোসলের সময় কখনো অনেকে রাত্রে সহবাস করে বেলা একটার সময় গোসল করে, বুঝে বললে ভালো হয়। রাত্রে গোসল করে একটার সময় আপনি দেখেন কিভাবে তালিশটা প্রশ্ন হতে পারে, যে রাত্রে গোসল করে এটা হলো এক শ্রেণী মানুষ, নিজের দোষ না পেয়ে অমুক এমন করে কি করবে, আরে ভাই আপনি করেন এটা আপনি বলেন, তা মাত্রা জিগানোর জন্য আর একজনের কথা বলে মাত্রা জিগানোর নিয়ম না, নিয়ম হলো আমারটা আমি জিজ্ঞেস করবো, আর একজনের জিম্মাদারি তো আমার উপর না। প্রশ্ন, অনেকে মসজিদের পিলারের কারণে এক কোণে দাঁড়ানো পরিমাণ জায়গা খালি থাকে, আর এক জায়গার শেষের কাতারে শেষ দিক হইতে আগে না দাঁড়াইয়া আসলে দেওয়ালের জন্য শেষের দিকে জায়গা যাওয়া যায় না, অনেক সময় দেখা যায় যে শেষের দিকে কয়েকজন দাঁড়াই আছে, মাঝখানে কয়েকজন জায়গা ফাঁকা আছে, তারপরে আবার কয়েকজন দাঁড়াই আছে, নামাজ হবে কিনা বুঝে বললে ভালো হয়। যে মসজিদের ভিতরে যে কোনো ভাবে নামাজ হয়ে যাবে, তবে কাতার সোজা করা, কাতার পূর্ণ করা, যে কাতার সোজা করা ওয়াজিব, যদি কাতার সোজা না হয় ওয়াজিবের গুণা হবে, আর যদি মাঝখানে ফাঁকা থাকে মাকরু হবে, মাকরু মানে মাকরুহের তানজিহ। তবে এই সমস্ত ক্ষেত্রে যে জায়গা দাঁড়ালে এরপরে লোক যাইতে পারে না, উচিত হলো আগে ওই দিক থেকে ফিল আপ করে আসা। এমনি তো কাতার নিয়ম হলো ইমাম বরাবর থেকে শুরু করা, কেউ যদি দুইজন মানুষ আসে, একজন মানুষ আসে আর কয়েকজন উজু করতেছে, তখন ওই ব্যক্তির জন্য উচিত হলো ইমাম বরাবর একবার পিছনে দাঁড়াবে, বাকি যারা আসবেন তারা ডানে বামে আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যদি কোনো অংশে এমন হয় যে ডান পাশে বা বাম পাশে এমন জায়গা যে যদি আমি যাওয়ার পথে দাঁড়ায় তাহলে মানুষ ওইদিকে যাইতে পারবে না, তখন উত্তম হলো ওই দিক থেকে কি করতে করতে আসা, আগে পুরা করে আসা। প্রশ্ন, আমি একজন ছাত্র, নিজের ইসলাহ ও আত্মশুদ্ধির জন্য তাবলিগে চিল্লা দিতে চেয়েছিলাম, কিন্তু চিল্লায় যাওয়ার মতো টানা 40 দিন সময় আমার নেই, তাই সিদ্ধান্ত নিয়েছি কোনো বুজুর্গ বা পীরের মুরিদ হয়ে নিজেকে ইসলাহ বা সংশোধন করার চেষ্টা করব। অনুগ্রহপূর্বক আপনার জানা কোনো হক্কানি আলেমের নাম বললে উপকৃত হব। আগে আপনার বুঝে নিতে হবে যে তবলিগে গেলেই যে চিল্লা সংশোধন হবে এটা না, তবলিগে শিখতে হবে দিনের আগ্রহ তৈরি করার জন্য, আমলের অনুশীলন করার জন্য, দিন বুঝে দিনের উপর আমল করবে সেজন্য যাইতে হবে, ইসলাহের জন্য যাইতে হবে ইসলাহের ডাক্তারের কাছে। হার্ট ফাউন্ডেশনে যদি আপনি যাই করেন তাহলে আমার নাক কান গলার দরকার দেখাবে না, যাই নাক কান গলার কাছে যান, আর নাক কান গলার কাছে যাওয়ার জন্য আমি হার্ট ফাউন্ডেশন আমার কি হার্টে ব্যথা একটা এনজিগ্রাম করে দেন, বলছেন না আপনি হার্ট ফাউন্ডেশনে যাও। তা দিনের এক একটা সেক্টর আছে, এক এক সেক্টর এক একটা, দাওয়াত তবলিগ অনেক বড় কাজ, অনেক বড় দরকার, কিন্তু যদি আমি মনে করি আমি দাওয়াত তবলিগ করি আর আমার ইসলাম হয়ে যাচ্ছে, কোনোদিন হবে না এটা, স্বয়ং যিনি দাওয়াত তবলিগ শুরু করেছেন উনিও ওনার ইসলাহের জন্য একজন পীর সাহেবের কাছে যাইতেন। ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই দাওয়াত তবলিগ যারা বড় বড় ছিলেন সবার একজন পীর ছিল। আমাদের দেশে যিনি দাওয়াত তবলিগ আনছেন মাওলানা আব্দুল আজিজ শেখ রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় হুজুর বলি, আমাদের ওদিকে বাড়ি খুলনার দিকে বাড়ি, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে নিজে যে আত্মশুদ্ধি করেছেন আবার এটিতে দাওয়াত তবলিগেরও কাজ করছেন। দাওয়াত তবলিগের একটা মেহনত আর আত্মশুদ্ধির মেহনত আর একটা। আপনি আপনি ভাবতেছেন যে আপনি আত্মশুদ্ধির কাজ করবেন আর দাওয়াত তবলিগ করবেন না, না এটা ঠিক না। আপনার দাওয়াত তবলিগের সাথে সম্পর্ক রাখতে হবে, আত্মশুদ্ধির সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, এটা হবে দিনের সহি বুঝ। এখন আপনার যে প্রশ্ন সেটা হলো আপনি কোনো হক্কানি আলেমকে চাচ্ছেন, হক্কানি আলেম নির্বাচন করার আগে আপনার জন্য যে এলাকায় বা যে যে ধরনের এলাকা ব্যক্তি চান ওই ব্যক্তি আগে জানতে হবে আপনি কোন এলাকায় থাকেন, কোন ধরনের ব্যক্তি আপনি চাচ্ছেন। যদি আপনি ঢাকা শহরে স্থায়ীভাবে হন তা ঢাকা শহরে কোনো হইতে পারে, আপনার জেলা শহর হন জেলা শহর হইতে পারে, আপনি থাকেন এই জায়গায় আপনাকে আমি চট্টগ্রামে এক হুজুরের নাম বলে দিলাম লাভ হবে না, আপনি থাকেন এই জায়গায় আপনাকে যাত্রাপুরের এক হুজুরের নাম বলে দিলাম এটা হবে না। আপনার আশপাশের পরিবেশের যে সমস্ত ব্যক্তিদেরকে আপনি জানেন এমন কিছু ব্যক্তির নাম যদি আপনি আমি বা যে কোনো ব্যক্তির কাছে এসে বলেন হুজুর আমি ইনাদের সাথে সম্পর্ক করতে পারি কিনা, সেটা হবে আপনার জন্য সঠিক পদ্ধতি। প্রশ্ন, কবরস্থানে জুতা নিয়ে যাওয়া যাবে কিনা? জি যাওয়া যাবে, মসজিদে জুতা নিয়ে যাওয়া যায়, মসজিদে জুতা নিয়ে যাওয়া যায়, কবরস্থানে তো জুতা নিয়ে যাই যাবে। কয়েকদিন আগে গিয়ে জানা যায় এক একাধিক ঘটায় বহুত মানুষ আছে, আমি জুতো পাইতে হাঁটতেছিলাম চিল্লাই আমার জুতো খোলাইছে খুলছি না, ওই জায়গা তো ওনাকে মাতলা পতোয়া দেওয়ার জায়গা না, তখন যদি কোনো ব্যক্তি খালি পায়ে কি যেতে চায় আপনি আরবে যায় দেখবেন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি দেখবেন যে হাঁটতেছে সব স্যান্ডেল পাইতে হাঁটে যাচ্ছে। নির্দিষ্ট যদি কবর জানা থাকে যে মাথায় জায়গা পায়ে জায়গা সে জায়গাও যদি দরকারের কারণে স্যান্ডেল পাই দিয়ে যায় তাহলে গোনা হবে না, এটা হলো মাত্রা। তবে যদি এমন কোনো পরিবেশ থাকে এমন কোনো জায়গা থাকে যে জায়গায় স্যান্ডেল খুলে গেলে পায়ের নিরাপত্তা আছে, পায়ের ভিতরে কোনো জখম টখম হবে না, তখন স্যান্ডেল খুলে যাওয়াটাও অনুমতি আছে। তবে স্যান্ডেল পাইতে যাওয়া যাবে না গেলে গোনা হবে এই বিশ্বাস ঠিক না, কারণ স্যান্ডেল পাইতে মসজিদ পর্যন্ত আসার অনুমতি আছে যদি মসজিদের স্যান্ডেলের নিচে নাপাকি না থাকে মসজিদের ব্যাপারে। আর কবরস্থানের ব্যাপারে তো পাক নাপাকির কোনো মাত্রা না, স্যান্ডেল নিয়ে যাওয়া যায় কবরস্থানে। আমাদের সমাজের মানুষ এটাকে খুব মারাত্মক গোনা মনে করে। প্রশ্ন, কবরস্থানের ময়লা কবরস্থানের ভিতরে আঙ্গুল আগুন দিয়ে পোড়া যাবে কিনা? না, অনুচিত। কবরের উপরে আগুন জ্বালানো হাদিস শরীফে নিষেধ করা হয়েছে, কবরের উপরে মোমবাতি জ্বালানো, তবে ওই ময়লাগুলো সরাই অন্য জায়গায় নিয়ে পোড়ানো যাবে, কবরের উপরে আগুন জ্বালানো যাবে না। প্রশ্ন, কবর পালে গুনাহ হবে কিনা? কি করার জন্য? অপমান করার জন্য, তুচ্ছ করার জন্য, তাকে লাঞ্ছনা করার জন্য এই উদ্দেশ্য পাড়লে গুনাহ হবে। স্বাভাবিকভাবে কবর পাড়লে কেন? কবরের উপরে যদি কোনো ব্যক্তি বাড়ি ঘরও করে ফেলে 8-10 বছর পরে তাহলে গুনাহ হবে না। তবে জায়গা যদি অক্ষকৃত হয়ে থাকে ওই জায়গায় বাড়ি ঘর করা যায় না, অক্ষকৃত নাই নিজস্ব জায়গা, বাড়ির কোনায় দাদারে বহু আগে 40 বছর আগে কবর করছে, এখন 40 বছর পরে জায়গা বাড়ি বানাতে চাচ্ছে, বাড়ি বানাতে পারবে, যে কোনো বাড়ি বানাতে পারবে। এত মাসলার সহি এটা 10-12 বছর যতদিন পর্যন্ত হাড্ডিগুলো মাটির সাথে একবার গলে পচে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফতোয়ায় রহিমিয়া আছে, ফতোয়ায় রহিমিয়া 12 বছরের কথা বলেছে, 12 বছর পরে ব্যক্তি মালিকানার জায়গায় কবর থাকলে তার উপরে সাঁটা তোলা সব কিছু করা যাবে। তবে যদি সেটাকে কবর হিসেবে সংরক্ষণ রাখতে চাই আমাদের দেশের মতো বেশি অতিভক্তি না করে কবরস্থানকে কবরস্থানের মতো রাখার বিধান, দরকার হলে তার উপর অন্য কিছু করা যাবে, সেই উত্তর। প্রশ্ন, কবর দেওয়ার সময় কিছু মানুষ কবরের উপর পাড়ায় মাটি দেওয়া ঠিক নাকি? জি, এটা আল্লাহ রাসূলের কবরের উপরে দিতে আম্মাদান হতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কিরামকে বলতেছে, এখন কি তোমাদের এটা আনন্দ লাগতেছে যে তোমরা তোমাদের নবীর কবরে কি দিয়ে মাটি দিয়ে পাড়া দিচ্ছ, এটা কি ভালো লাগতেছে? মানে মনের ব্যথায় বলতেছে এটা, অর্থাৎ কবর টাইট করার জন্য কবরের উপরে পাড়া দিয়ে টাইট করাতে কোনো গুনাহ নাই। একটি কবরের উপর উপরে কতদিন পর আরেকটি কবর দেওয়া যায় এমন কোনো ধরা বাঁধা নিয়ম নাই, এলাকার যদি খুব বেশি চাপাচাপি না থাকে তাহলে ওই হাড্ডিগুলো বা ওই স্বাভাবিকভাবে বস্তুগুলো মাটির সাথে মিশে যাওয়ার পর হাড্ডিগুলোকে সরাই আর একটা দেওয়া যায়। আর যদি জাগার সংকুলন থাকে, সংকুলন যদি না থাকে সংকীর্ণ থাকে, তাহলে এক কবরের মধ্যে একাধিক ব্যক্তিকে দেওয়া যায় এবং অল্পদিন পরপর দেওয়া যায়। আরবে যায় দেখবেন একটা দেওয়ার পরে উপরে কিছু বালি দিয়ে দেয়, তারপর আর একটা লাশ দেয়, বেশ কিছুদিন পরে সবগুলো হাড্ডি ট্রাকে উঠাই নিয়ে আর এক জায়গা ফেলে তারপর আরেকটা দেয়। আমাদের সমাজের মানুষ কবরকে এত বেশি শ্রদ্ধা করে যার কারণে সবচেয়ে মাজার পূজারি আমাদের এই এলাকাগুলোতে। আপনি যত মাজার পূজারি দেখবেন সবাই আমাদের এই পাশে, আরবে কোনো মাজার পূজারি নাই। আরবের আপনারা বলবেও না এটা কার কবর, হস্তে যে আপনি যদি জিজ্ঞেস করেন এটা কার কবর, আয়েশার কবর, বলবে না সব সাহাবীর কবর, তুমি সালাম দিয়ে চলে যাও, কোনো ব্যক্তির নাম জানার দরকার নেই। কেন বলে না? বললে তো আপনি ওই জায়গায় দাঁড়ায় হয়তো অনেক কিছু করে ফেলবেন, আবেগ দেখাই ফেলবেন, আমাদের দেশে যা করেন সারি মাজার হয়ে যায়। এটা আমাদের দেশের মানুষ অতি ভক্তি সহি মাসালা না জানার কারণে। প্রশ্ন, ইমাম সাহেব আমি একটা বিড়াল এক বাড়ি দিয়ে মেরে ফেলেছি কিন্তু ওই বিড়ালটাকে ইচ্ছা করে মারিনি, তাই এর জন্য আমি চার রাকাত নফল নামাজ পড়েছি এবং বিড়ালটিকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, এটা কি অপরাধ? আমার কি করা উচিত? আমি আল্লাহর কাছে অনেক মাপ চেয়েছি। জীব জানোয়ার বিড়াল কুকুর এগুলো যদি মানুষের জন্য কষ্টকর হয়, মানুষের জন্য ক্ষতিকর হয়, তাকে তার দ্বারা উপকার করার আশা, উপকার পাওয়ার আশা নাই, যেমন কুকুর পাগল হয়ে গেছে এবং এই বিড়ালে কোনো অবস্থায় নিয়ন্ত্রণ করা যায় না, খুব শুধু মাছ খায় ক্ষতি করে, এই সমস্ত জানোয়ার যেটার থেকে ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় নেই, তখন ওই সমস্ত জানোয়ারকে সহজে যেভাবে হত্যা করা যায় সেভাবে হত্যা করতে হবে। এমনকি বিষ পান করে হোক, জবাই দিয়ে হোক, ইঞ্জেকশনের মাধ্যমে হোক, তার রূপ বের হতে যেন কষ্ট না হয়, অর্থাৎ লাঠি দিয়ে বাড়াতে বাড়তে বাড়তে বাড়তে অনেক কষ্ট দিয়ে মারতে এটা যায় নাই। এতে গেল যে কুকুর যে জানোয়ার বিড়াল থেকে কষ্ট হয়, আর যে বিড়াল থেকে এমন কষ্ট হয় না, আমার বাসায় ভালো লাগতেছে না আমি আরেক বাসায় ফেলে দিতে পারি, এই ধরনের বিড়ালকে ইচ্ছাকৃত ভাবে মারা ঠিক না। তবে আপনার প্রশ্ন, আপনি অনিচ্ছাকৃত মেরেছেন এর জন্য আপনার এমন কোনো গুণা হবে না, তবে আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, আল্লাহ আপনার একটা মাকলুকের উপর যদি আমি অন্যায় হয়ে থাকি যেহেতু অনিচ্ছাকৃত হয়েছে গুণা হবে না, আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, আল্লাহ এর জন্য আপনি আমাকে মাফ করে দেন। তবে ইচ্ছাকৃত হলে গুণা হতো, অনিচ্ছাকৃত হলে গুণা হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি মাসআলা বুঝেগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم انت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله شيتر دي يا الله يا الله এই শীতের মধ্যে কোন বাপ মা তার সন্তানকে কষ্ট দিচ্ছে না, ইয়া আল্লাহ মা তার সন্তানকে কোলের মধ্যে রাখে না শীতের রাত্রে, ইয়া আল্লাহ আমরা যে বাপ মার জন্য বাপ মার মাধ্যমে দুনিয়াতে এসেছি, অনেকের বাপ মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ইয়া আল্লাহ আমাদের সেই বাপ মার কবরে আযাবকে মাফ করে দেন, ইয়া আল্লাহ তাদের, ইয়া আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়া আল্লাহ তাদেরকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে সে সমস্ত বাপমার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমরা নিঃসন্দেহে গোনাগার, আমাদের গোনাগাদাগুলোকে মাফ করে দেন, আমাদের ছোট বড় সকলকে আপনি মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, আমাদের সকলের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ হারাম থেকে বেঁচে থাকবার শক্তি দান করেন, ইয়া আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদের সুস্থতায় বরকত দান করেন, আমাদের হালাল নিজেকে বরকত দান করেন, ইয়া আল্লাহ অনেক গাড়ি পাকা মানুষ দীর্ঘক্ষণ ধরে দূর থেকে এসে বসে থাকে, ইয়া আল্লাহ তাদের এবং আমাদের হায়াতে বরকত দান করে বেশি বেশি নেক আমল করে যাওয়ার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ এই কোরআনের মজলিসকে আমাদের সকলের জন্য হেদায়েতের উসিলা হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ হাফেজ কোরআন দিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য, ইয়া আল্লাহ এই কোরআনের উসিলা করে আপনি আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের সকলের জন্য দিন দুনিয়ার উন্নতি এবং সুখ শান্তির ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের মসজিদের কাজ হচ্ছে, ইয়া আল্লাহ এই ঘরকে আপনি কবুল করে নেন, ইয়া আল্লাহ যাদের দান যাদের শ্রম যাদের মেধা যাদের বুদ্ধিতে চলছে তাদেরকে আপনি উত্তম বিনিময় দান করেন, ইখলাসের সাথে ইয়া আল্লাহ খানায় কাবা ইয়া আল্লাহ নির্মাণ করার পরও যেমন খলিলে খোদা আপনার কাছে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ আমরাও এভাবে দোয়া করতেছি, আমাদের এই দোয়াকে আপনি কবুল করে নেন, ইয়া আল্লাহ আপনার ঘরে ইয়া আল্লাহ আপনি যার দানকে পছন্দ করেন তার দানের ওসিলা করে আমাদের ঘরকে আপনি আরো সুন্দর করে দেন, ইয়া আল্লাহ সমস্ত কাজ সুন্দর মতো সমাপ্ত হওয়ার ফয়সালা করে দেন, আপনি আমাদের জীবনের সমস্ত নেক আমাল, নেক দোয়া, নেক আশাগুলোকে কবুল করে নে। ইয়া আল্লাহ, আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। ইয়া আল্লাহ, দুনিয়ায় সুখ শান্তি পাইলাম কিন্তু আখেরাতে কিছুই পাইলাম না, এর চেয়ে ইয়া আল্লাহ হতবাকার কেউ নাই। ইয়া আল্লাহ, দুনিয়ার সুখ শান্তির সাথে সাথে আপনি আখেরাতে আমাদের সকলের জন্য মুক্তির ফয়সালা করে দে, জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দে, ঈমান নিয়ে মৃত্যুর ফয়সালা করে দিয়ে ইয়া আল্লাহ আমাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দে। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত নেক আমাল, নেক দোয়া, নেক আশাগুলোকে আপনি কবুল করে নে। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم آمين برحمتك يا ارحم الراحمين.